গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে, সে কি তুমি, সে কি তুমি? কার স্মৃতি বুকে পাষাণের মতো ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি? কার ক্ষুধিত প্রেম যেন কাদিয়া বেড়ায়, কার করুণ আঁখি দুটি যেন রাতের তারার মতো মুখ পানেছে থাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি? নিশির বাতাসে কাহার হুতাশ দীর্ঘ নিশ্বাস সম ঝড় তোলে সে অন্তরে মোর, ও গো দুরন্ত মম, সে কি তুমি, সে কি তুমি? মহাসাগরের ঢেউয়ের মতন বুকে সে বাজে, কাহার রোদন পিয়া পিয়া নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখি, আমার চম্পা শাখে সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি?